মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সুর জোশে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরা। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সুর জোশে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরা। যাদের অভাবে আজ হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, যাদের অভাবে আজ হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরা। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সুর জোশে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরা। খোদার পথে যারা লড়ে গেল, সোনার জীবন যারা বিলিয়ে দিল, খোদার পথে যারা লড়ে গেল, সোনার জীবন যারা বিলিয়ে দিল, তাদেরই পথ বেয়ে আসবে বিজয়, তাদেরই পথ বেয়ে আসবে বিজয়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরা। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সুর জোশে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরা। আমিও সে পথ ধরে গিয়ে যাব, রক্তের শিরি বে জয়া নিব, আমিও সে পথ ধরে গিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয়া নিব, যদিও সে জয়া সে রক্ত ধারা, যদিও সে জয়া সে রক্ত ধারা, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সুর জোশে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা পূর্বে জারি কোরআনে যে ধরা, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়।